Book 2 ثلاثة تين تين التعارف অন্যের সাথে পরিচয় হওয়া অন্যের সাথে পরিচয় হওয়া مرحبا নমস্কার আসসালামু আলাইকুম নমস্কার আসসালামু আলাইকুম مرحبا নমস্কার আসসালামু আলাইকুম নমস্কার আসসালামু আলাইকুম كيف حالك আপনি কেমন আছেন আপনি কেমন আছেন هل انت من اوروبا আপনি কি ইউরোপ থেকে এসেছেন আপনি কি ইউরোপ থেকে এসেছেন هل انت من امريكا আপনি কি আমেরিকা থেকে এসেছেন আপনি কি আমেরিকা থেকে এসেছেন هل انت من اسيا আপনি কি এশিয়া থেকে এসেছেন আপনি কি এশিয়া থেকে এসেছেন في اي فندق تقيم আপনি কোন হোটেলে উঠেছেন আপনি কোন হোটেলে উঠেছেন منذ متى وانت هنا আপনি এখানে কতদিন ধরে আছেন আপনি এখানে কতদিন ধরে আছেন كم ستبقى هنا আপনি কতদিন থাকবেন আপনি কতদিন থাকবেন هل يعجبك هنا আপনার কি এখানে ভালো লাগছে আপনার কি এখানে ভালো লাগছে هل انتم تمضون اجازتكم هنا আপনি কি এখানে ছুটি কাটাতে এসেছেন আপনি কি এখানে ছুটি কাটাতে এসেছেন يجب ان تزوروني আপনি কখনো এসে আমার সঙ্গে দেখা করুন আপনি কখনো এসে আমার সঙ্গে দেখা করুন هذا هو عنواني এটা আমার ঠিকানা এটা আমার ঠিকানা هل سنرى بعضنا غدا আগামী কাল কি আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পারি আগামীকাল কি আমরা একে অপরের সঙ্গে দেখা করতে পারি يؤسفني لقد اصبحت مرتبطا بشيء আমি দুঃখিত আমার আগে থেকে কিছু পরিকল্পনা করা আছে আমি দুঃখিত আমার আগে থেকে কিছু পরিকল্পনা করা আছে إلى اللقاء بداي بداي أراكم قريبا أكون تاهولي آشي أكون تاهولي آشي إلى اللقاء قريبا شيغروي دكا هبي شيغروي دكا هبي